আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুবাদ্দিরে কোরআন মুনাজিরে আজম আহলে সুন্নাত ওয়াল জামাতের ভাষ্যকার পবিত্র কোরআনের সহিহ ব্যাখ্যাদাতা আল্লামা নূরুল ইসলাম বলিপুরি দামত বরকাতুহু এখন আপনাদের সামনে তার মূল্যবান তাফসীর পেশ করছেন। আপনারা হুজুরের বয়ান শেষ হওয়ার আগ পর্যন্ত আমি অনুরোধ করব আমার কেরানীগঞ্জবাসীকে একজন লোক আপনারা উঠে এই মাহফিলের সৌন্দর্য নষ্ট করার চেষ্টা করবেন না। যত সমস্যাই থাকুক, যত অসুবিধাই হোক, নীরবে বসে হুজুরের মূল্যবান তাফসীর আপনারা শোনার চেষ্টা করবেন। সবাই ধৈর্য ধরে বসুন, আমি হুজুরকে ওনার তাফসীর পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا وبعث فيهم رسولا منهم يتلو عليهم آياتك ويعلمهم الكتاب والحكمة ويزكيهم إنك أنت العزيز الحكيم وقال رسول الله صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى يكون هواه تبعا لما جئت به وقال عليه الصلاة والسلام كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل ومن أبى قال من أطاني دخل الجنة ومن أصاني فقد أبى أو كما قال عليه الصلاة والسلام سرد يا صلاحتي حضرات العلماء الكرام سماني تسدي سماد আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের কয়েক হাজার বছর আগের ঘটনা, তার পূর্বপুরুষদের মধ্যে একজন বিশিষ্ট পয়গম্বর ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের কয়েক হাজার বছর পরে তারই বংশধরদের মধ্যে আমাদের মহানবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন। তার জন্ম সম্পর্কে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এর জীবন দশায় আল্লাহর কাছে কিছু দোয়া করে গেছিলেন। আমি আশা করি ইসলামের ইতিহাসের একটা কথা আপনাদের জানা আছে, সেটা হল হযরত নূহ আলাইহিস সালামের যুগে সারা পৃথিবীর আবাদী এলাকায় বন্যা হয়েছিল, যে বন্যায় সারা পৃথিবীর সমস্ত মানুষ এবং সমস্ত বাড়িঘর ধ্বংস হয়ে গেছে। পরবর্তীতে হযরত নূহ আলাইহিস সালামের কিস্তিতে আগমনকারী 40 জন ব্যক্তির মধ্যে তিনজন ছিলেন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে। এই তিন ছেলের এক ছেলের নাম হাম, এক ছেলের নাম সাম, আর এক ছেলের নাম ইয়াফিস। এই তিন ছেলের আল্লাহরা নতুন ভাবে দুনিয়াটাকে আবাদ করল। এই তিন ছেলের আল্লাহরা যখন পৃথিবীটাকে নতুন ভাবে আবাদ করল, তখন তারা এই পৃথিবীর শ্রেষ্ঠ শহর হিসাবে ইরাকের অন্তর্গত একটা শহরকে পরিকল্পিতভাবে গড়ে তুলল। কুরআনের ভাষায় সেই শহরটাকে বাবেল শহর বলা হয়েছে। বাবেল শহর ছিল তৎকালীন পৃথিবীর বিখ্যাত শহর। এক সময়ে সেই শহরের অধিপতি ছিল বাদশাহ নমরুদ। বাদশাহ নমরুদ দেশের বাদশাহ হওয়ার সাথে সাথে দেশবাসীর হুদা হওয়ারও দাবি করত এবং দেশবাসী তাকে হুদা মানত। সেই বাদশাহ নমরুদ স্বপ্নের মাধ্যমে জানতে পারল তার শহরে, বাবেল শহরে এমন একটা ছেলে জন্মগ্রহণ করবে যে ছেলের কারণে সে ধ্বংস হবে। এই কথা জানার পর সে তার বাবেল শহরে আইন জারি করে দিল যে আজকের থেকে আমার বাবেল শহরের কোন বাসিন্দা সন্তান জন্ম দিতে পারবে না। এটাই ছিল পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম জন্ম নিয়ন্ত্রণ আইন প্রবর্তন করেছিল বাদশাহ নমরুদ ইরাকের অন্তর্গত বাবেল শহরে। সেই আইনকে বাস্তবায়ন করার জন্য যে লোকটাকে ডাইরেক্টর নিযুক্ত করেছিল তার নাম ছিল আদর। আল্লাহ পাক রব্বুল আলামিন সিদ্ধান্ত করলেন যার জন্মকে বন্ধ করার জন্য নমরুদ আদরকে ডাইরেক্টর করেছে, জন্ম নিয়ন্ত্রণ আইন করেছে, সেই ডাইরেক্টর আদরের গড়েই ওই ছেলেকে জন্ম দিয়ে পাঠাবে। সেই হিসাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নমরুদের বাবেল শহরে নিযুক্ত ডাইরেক্টর আদরের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দিয়ে পাঠিয়ে। ইব্রাহিম আলাইহিস সালাম জন্ম হওয়ার পর থেকে নমরুদের সাথে কে খুদা আর কে খুদা নয় এ নিয়ে বহু সংঘর্ষ হয়েছে। সবগুলি সংঘর্ষে নমরুদ চরমভাবে লজ্জিত এবং পরাজিত হয়েছে। শেষ পর্যন্ত আল্লাহ নির্দেশ দিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে ইরাকের বাবেল শহর থেকে হিজরত করে ইব্রাহিম আলাইহিস সালামের সাম নামক ছেলের দ্বারা, সাম নামক ছেলের আওলাদের দ্বারা পৃথিবীর যে এলাকা আবাদ হয়েছিল সেই এলাকাকে তৎকালীন বিশ্বে মুলকে সাম, সাম দেশ বলা হইত। আধুনিক বিশ্বের মানচিত্রে সাম দেশ নামে কোন দেশ নাই, আধুনিক বিশ্বের মানচিত্রে ওই দেশটাকেই সিরিয়া বলা হয়। বর্তমান বিশ্বের মানচিত্রে যেই দেশটাকে সিরিয়া নামে চিহ্নিত করা হয়েছে এই দেশটাই প্রাচীনকালে সাম দেশ ছিল। নূহ আলাইহিস সালামের ছেলে সামের আওলাদেরা আবাদ করেছিল ইব্রাহিম পয়গম্বর আল্লাহর নির্দেশে নমরুদের শহর বাবেল থেকে হিজরত করে সিরিয়ায় চলে। সেখানে যাওয়ার পর ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম ছেলে হযরত ইসমাঈল আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। নূহ আলাইহিস সালামের যুগের বন্যায় সারা দুনিয়ার সমস্ত বাড়িঘর যখন ধসে গিয়েছিল সেই সাথে আদম আলাইহিস সালামের নির্মিত কাবাগরও ধসে গিয়েছিল। বন্যার পানির পাঁচ পলি মাটি কাবাগরের পিঠায় নির্বাসন দেওয়ার জন্য যে জঙ্গলে পাহাড়ের টিলার নিচে কাবাগরের বিটা চাপা পড়ে গেছে, আল্লাহর নির্দেশে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শিশু ছেলে ইসমাইলকে তার মা হাজেরা সহ ওই জঙ্গলে নির্বাসন দিলেন। ছেলে যখন তরুণ বয়সে রহিলেন তখন আল্লাহ ফাকরাবুল আলমিন ইব্রাহিম আলহিস সালামকে নির্দেশ দিলেন তোমার ছেলে ইসমাইলকে নিয়ে পাহাড়ের টিলার নিচে যেখানে কাবাগরের বিটা চাপা পড়ে আছে সেই বিটা বের করো এবং সেই বিটার উপর কাবাগরকে নতুনভাবে নির্মাণ করো। ইব্রাহিম আলহিস সালাম আল্লাহর নির্দেশে কাবাগরের পুরাতন বিটার উপর ছেলে ইসমাইলকে নিয়ে নতুনভাবে কাবাগর নির্মাণ করলেন। কাবাগর নির্মাণ করার পর পিতা পুত্র ইব্রাহিম এবং ছেলে ইসমাইল তারা দুইজন সম্মিলিতভাবে আল্লাহর কাছে কতগুলি দোয়া করলেন। এর মধ্যে একটা দোয়া হল রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিকা ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউযাক্কীহিম। হে আল্লাহ, আমি ইব্রাহিম এবং আমার ছেলে ইসমাইল আমাদের পরবর্তী বংশধরদের মধ্যে আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠাও। ঘটনাটা আমাদের নবীর জন্মের কয়েক হাজার বছর আগে। তখনই আল্লাহ রাব্বুল আলামিন তাদের দোয়া মঞ্জুর করে নিয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের আওলাদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্ম হবে এই যে আল্লাহ তখনই মঞ্জুর করে নিয়েছেন। এই কারণেই আমাদের মহানবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ কুরাইশ বংশে জন্ম দিয়া পাঠাইছেন। কারণ আমাদের নবীর জন্মগ্রহণকালে কুরাইশ বংশের লোক যারা ছিল তারাই ছিল ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে ইসমাইলের বংশধর। যেহেতু দোয়াটা কয়েক হাজার বছর আগেই কবুল হয়ে গেছে, ইব্রাহিমের ছেলে ইসমাইলের বংশধরদের মধ্যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ জন্মগ্রহণ করবেন, আর আমাদের নবীর জন্মগ্রহণকালে ইসমাইলের বংশধরেরাই কুরাইশ বংশ নামে পরিচিত ছিল, তাই আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম এবং ছেলে ইসমাইলের দোয়া অনুপাতে তাদের বংশধরদের মধ্যে কুরাইশ বংশের মধ্যে আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহকে জন্ম দিয়া পাঠাইছেন। তারা আরো বলেছিলেন রব্বানা ওয়া বাআথ ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতি, আমাদের আওলাদের মধ্যে যে আপনি আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠাইলেন সেই নবী চারটা দায়িত্ব পালনের মাধ্যমে তার উম্মতকে হেদায়েত করবেন। এর প্রথম দায়িত্ব হবে আপনার নাজিল করা আসমানি কিতাবের সহি শুদ্ধ তিলাওয়াত উম্মতকে শোনাইলেন। দুই নম্বর দায়িত্ব হবে হে আল্লাহ আপনার নাজিল করা কিতাব উম্মতকে শিক্ষা দিলেন। তিন নম্বর দায়িত্ব হবে এই কিতাব জীবনে বাস্তবায়ন করার হেকমত বা কলা কৌশল উম্মতকে শিক্ষা দিলেন। চার নম্বর দায়িত্ব হবে উম্মতের অপবিত্র আত্মাকে পবিত্র করে দেবেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলে ইসমাইল আলাইহিস সালামকে নিয়ে আল্লাহর কাছে যে দোয়া করলেন তাদের আওলাদের মধ্যে যেন আল্লাহ আখিরি জমানার নবী জন্ম দিয়া পাঠান, সেই নবী কতটা দায়িত্ব পালনের মাধ্যমে উম্মতকে হেদায়েত করবেন সেই দায়িত্বগুলির তালিকা আমরা প্রথমে স্মরণ রাখি, তারপর পরবর্তী কথাগুলি বোঝার চেষ্টা করি। যে কতগুলি দায়িত্ব পালনের মাধ্যমে নবী তার উম্মতকে হেদায়েত করবেন তার প্রথম দায়িত্ব হল কোরআনের সহি তিলাওয়াত শোনাবেন, দ্বিতীয় দায়িত্ব হল কোরআন শিক্ষা দিবেন, তৃতীয় দায়িত্ব হল কোরআনের ব্যাখ্যা বা হাদিস শিক্ষা দিবেন, চতুর্থ দায়িত্ব হল উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। কোরআনের তিলাওয়াত শোনাইবেন, কোরআন শিখাইবেন, হাদিস শিখাইবেন, উম্মতের আত্মা পবিত্র করে দেবেন। কতটা দায়িত্ব পালনের কথা তারা দোয়া করে গেলেন? এক নম্বর কোরআনের সহি তিলাওয়াত শোনাইবেন, দুই নম্বর কুরআন শিখাইবেন, তিন নম্বর হাদিস শিখাইবেন, চার নম্বর উম্মতের আত্মা পবিত্র করেন। এই চারটা দায়িত্ব নবীর অবর্তমানে কিয়ামত পর্যন্ত দুনিয়াতে যারা যারা পালন করবেন তারাই হবেন একদিকে নায়েবে নবী ওয়ারাসাতুল আম্বিয়া, নবীগণের উত্তরাধিকারী, এবং তারাই হবেন অপরদিকে পীরে কামিল। যারা ওয়ারাসাতুল আম্বিয়া হবেন, নায়েবে নবী হবেন, তারাই পীরে কামিল হবেন। যারা নবীর উত্তরাধিকারী হতে পারবে না তারা যেমন পাবে হক্কানি আলেম হতে পারবে না, ঠিক তেমনিভাবে তারা হক্কানি পীরও হতে পারবে। হক্কানি আলেম হওয়ার জন্য যেমন পাবে চারটা যোগ্যতার শর্ত আছে, ঠিক তেমনিভাবে হক্কানি পীর হওয়ার জন্য চারটা যোগ্যতার শর্ত আছে। প্রথম যোগ্যতা হল কোরআনের সহিহ তিলাওয়াত শুনাইবেন। কোন লোক যদি কোরআনের সহিহ তিলাওয়াত মানুষকে শোনাইতে পারে না, আপনারাই বলুন সেই লোকটা আলেম হতে পারবে? যে আলেম হতে পারে না সে পীর হতে পারবে? দুই নম্বর দায়িত্ব হল কোরআন শিক্ষা দিবেন, অপরকে কোরআন শিক্ষা দিবেন, নিজে শিখলে না শিখলে। নিজে কোরআন শিক্ষায় শিক্ষিত হবেন, তারপর অন্যকে কোরআন শিক্ষা দিবেন। সুতরাং কোরআন শিক্ষা ছাড়া যেমন ভাবে কোন মানুষ আলেম হতে পারে না, তেমনি ভাবে কোরআন শিক্ষা ছাড়া কোন মানুষ কামিল পীর হতে পারে না। তিন নম্বর শর্ত হল হাদিস শিক্ষা দিবেন, অপরকে হাদিস শিক্ষা দিবেন, নিজে হাদিস শিখলে না শিখলে। সুতরাং যে ব্যক্তি হাদিস শিখে নাই সে যেমন হক্কানি আলেম হতে পারে না, তেমনি ভাবে সে কামিল পীর হতে পারে না। চার নম্বর শর্ত হল উম্মতের আত্মা পবিত্র করে দেবেন, অপরের আত্মা পবিত্র করে দেবেন, অপরের আত্মা পবিত্র করে দেবেন, নিজের আত্মা পবিত্র থাকলে না অপবিত্র হলে, নিজের আত্মা পবিত্র হলে অপরের আত্মা পবিত্র করে দেবেন। আপনার কাছে যে পানি আছে সেই পানি যদি পবিত্র হয় তাহলে আমার গায়ের অপবিত্র কাপড় ধুলাই করে পবিত্র করতে পারবে। আপনার কাছে যে পানি আছে সেই পানিটাই যদি হয় না পাক, আমার গায়ের কাপড় সেই পানি দিয়ে ধুইলে কাপড়টা কি পাক হবে না আরো না পাক হবে? ঠিক তেমনিভাবে যে লোকের নিজের আত্মা না পাক তার সংস্পর্শে অপরের আত্মা পবিত্র হবে না আরো না পাক হবে? এজন্য যেমন ভাবে চার গুণ ছাড়া কোন মানুষ ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারে না, নবীগণের উত্তরাধিকারী হতে পারে না, তেমনি ভাবে চার গুণ ছাড়া কোন মানুষ কামিল পীর হতে পারে না। চার গুণের প্রথম গুণ কোরআনের সহিহ তেলাওয়াত শুনাইবেন, নিজে জানলে না জানলে। দ্বিতীয় গুণ কোরআন শিখাইবেন, নিজে শিখলে না শিখলে। তৃতীয় গুণ হাদিস শিখাইবেন, নিজে শিখলে না শিখলে। চতুর্থ গুণ অপরের আত্মা পবিত্র করে দেবেন, নিজের আত্মা পবিত্র হলে না হলে, নিজের আত্মা পবিত্র হলে। সুতরাং যারা নিজেরা কোরআনের সহিহ তিলাওয়াত শিখেছেন, যারা নিজেরা কোরআনের শিক্ষা গ্রহণ করেছেন, যারা নিজেরা হাদিসের শিক্ষা গ্রহণ করেছেন, যারা নিজেদের আত্মা পবিত্র করেছেন, তারাই পারবেন অপরকে কোরআনের সহিহ তিলাওয়াত শোনাইতে, তারাই পারবেন অপরকে কোরআন শিক্ষা দিতে, তারাই পারবেন অপরকে হাদিস শিক্ষা দিতে, তারাই পারবেন অপরের আত্মা পবিত্র করে দিতে, তারাই হবেন হক্কানি উলামায়ে কেরাম, তারাই হবেন কামিল পীর। এই চার গুণ ছাড়া যেমন ভাবে কোন মানুষ হক্কানি আলেম হতে পারে না, ঠিক তেমনি ভাবে এই চার গুণ ছাড়া কোন মানুষ কামিল পীর হতে পারে। এই চার গুণের মধ্যে কোরআনের সহিহ তিলাওয়াত সম্পর্কে আমি আজকে আলোচনা করব না, কোরআন সম্পর্কে আজকে আমি আলোচনা করব না, হাদিস সম্পর্কে আমি আজকে আলোচনা করব না। কোরআন হাদিসে একটা কাজ নির্দেশ আছে সেটা হলো তোমাদের আত্মা পবিত্র কর। কোরআনেও নির্দেশ আছে যে তোমাদের আত্মা পবিত্র কর। হাদিসেও নির্দেশ আছে তোমাদের আত্মা পবিত্র কর। সেই আত্মা পবিত্র কর যাকে কোরআনের ভাষায় তাজকিয়ায়ে নফস, বাংলা ভাষায় আত্মশুদ্ধি বলা হয়। এটা সম্পর্কে আজকে কয়েকটা কথা আপনাদের খেদমতে আরজ করার আশায় আমি ইব্রাহিম আলাইহিস সালামের ছেলেকে নিয়ে দোয়া সম্বলিত সেই আয়াতটা তেলাওয়াত করেছি এবং হযরত রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস, সংক্ষিপ্ত হাদিস তেলাওয়াত করেছি। কোন জিনিস পবিত্রকরণের প্রশ্ন কখন আসে? যখন সেটা অপবিত্র হয়। কোন জিনিস পাক করার দরকার হয় তখন, যখন সেটা নাপাক হয়। মানুষের আত্মাকে পাক করা হক্কানি উলামা একরামের দায়িত্ব, কামিল পীরের দায়িত্ব। সুতরাং আগে আমাদের বুঝতে হবে মানুষের আত্মা নাপাক হয় কিভাবে। নাপাক চিনলে পাক করা চিনা যাবে, নাপাকেই যদি চিনি না তাহলে পাক করা চিনতে পারবো। এজন্য প্রথমে আমাদের বোঝা দরকার মানুষের আত্মা নাপাক কিভাবে হয়। এ ব্যাপারে মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে যত বিবরণ দিয়েছেন তার সারমর্ম হল, আল্লাহ পাক রব্বুল আলামিনের বিধান মতে মানুষের জন্য যত কাজ করলে গুনাহ হয়, যত কাজ করলে গুনাহ হয়, প্রত্যেকটা গুনাহ কাজের দুইটা করে ফলাফল আছে। একটা হল গুনার কাজের মজা, আর একটা হল গুনার কাজের সাজা। প্রতিটি গুনার কাজের ফলাফল কতটা? একটা মজা আর একটা সাজা। যে লোকেরা চুরি করে, বলুন আপনারা চুরি করা গুনা কিনা? তার মনে এর মধ্যে কোন মজা না থাকলে চুরি করে না, তার মনে মানে একটা মজার লুভে লুভে চুরি করে। যে লোকে সন্ত্রাস করে সে এর মধ্যে একটা মজা পায়, যে লোকে দিনা বিচার করে সে এর মধ্যে একটা মজা পায়। নামাজ না পড়া গুনা কিনা? যে লোকে নামাজ পড়ে না সে নামাজ না পড়ার মধ্যে একটা মজা পায়। যে লোকে এবাদত বন্দেগী করে না সে এবাদত বন্দেগী না করার মধ্যে একটা মজা পায়। যত রকমের গুনার কাজ আছে এই কাজগুলি যারা করে বিনা মজায় করে না একটা মজার রূপে করে। এই জন্য প্রতিটি গুনার কাজের দুইটা ফলাফল আছে, একটা গুনার কাজের মজা আর একটা গুনার কাজের সাজা। কিন্তু গুনার কাজের মজাটা খুব ছোট, মজা সাজা অনেক বড়। গুনার কাজের মজা খুব ছোট, সাজা অনেক বড়। কত ছোট গুনার মজা আর কত বড় তার সাজা বোঝার জন্য আমি আজকে দুইটা উদাহরণ দেব। রমজান মাসে রোজা রাখা ফরজ, না রাখলে গুনাহ হয় কিনা? একটা রোজা না রাখলে কতদিন পর্যন্ত দিনের বেলায় মজায় খাওয়া যায়? একটা রোজা না রাখলে একদিন, একদিন একদিনের পরিমাণ 10 ঘন্টার চেয়ে 14 ঘন্টা। ধরে নেন একটু সময়ের জন্য আমরা ধরে নিলাম আমাদের দেশের হিসাবে একদিনের রোজা না রাখার মজা 14 ঘন্টার খানা পিনা। একদিনের রোজা না রাখার মজা কত ঘন্টার খানা পিনা? 14 ঘন্টার খানা পিনা। আমাদের সিলেটে অন্ধকারে কথা শোনা যায়, আপনাদের এখানে অন্ধকারে কথা শোনা যায়? তাহলে আপনাদের নড়াচড়া করার কোন দরকার নেই। যারা ব্যবস্থাপনায় আছেন তারাই চিন্তা করবেন আপনাদেরকে আলোকিত করার কি ব্যবস্থা করা যায়। আপনারা বসা থাকবেন তো কথা চালু থাকলে, কথা চলতে থাকুন। রোজা না রাখার ব্যাপারে একটা নিয়ম আছে, যে ব্যক্তি একদিন রোজা রেখে অকারণে ভেঙে ফেলল সেই ব্যক্তি এই রোজাটা দুই মাসের রোজা কাফফারা আছে, কিন্তু যে ইচ্ছা করে একটা রোজা রাখলো না তার কোন কাফফারা নাই। সাধারণ বিবেকে খাপ খায় বিধানটা, সাধারণ বিবেকে খাপ খায়। ইসলামের অনেক বিধান এমন আছে সাধারণ বিবেকে খাপ খায় না, তখন তলাইয়াদের যে হয় তার রহস্য কি? কিন্তু আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে ইসলামের কোন বিধান সাধারণ বিবেকে খাপ না খাইলেই বলে এই বিধানটা ঠিক নয়। আসলে বিধান ঠিক নয় না, তার বিবেক ঠিক নয়, বিবেক ঠিক নয়। এমনই এক পরিস্থিতিতে আমরা বাংলাদেশের মুসলমানেরা বর্তমানে পড়েছি। এই পরিস্থিতি সূরায়ে নিসার 11 নম্বর আয়াতে আল্লাহ বলেন, মৃত পিতার সম্পত্তিতে মেয়ে যে পরিমাণ উত্তরাধিকার পাবে ছেলে তার দ্বিগুণ পাবে। সাধারণ বিবেকে খাপ খায় না, মেয়ে যে পরিমাণ পাবে ছেলে তার দ্বিগুণ পাবে কেন? মেয়ে অর্ধেক পাবে কেন? খাপ সাধারণ বিবেকে খাপ না খাইলেই আমরা ইসলামের বিধানকে ভুল বলব না, কারণ তালাশ করব। ইসলামের বিধান মতে ছেলেদের সম্পদ খরচ করার তিনটা খাত আছে। একটা খাত হল যেদিন থেকে সে সাবালক হবে সেদিন থেকে তার নিজের লালন পালনের দায়িত্ব নিজেই বহন করতে হবে। যেদিন থেকে বিয়ে করবে সেদিন থেকে স্ত্রী লালন পালনের দায়িত্বও তার, যেদিন থেকে সন্তানাদি হবে সেদিন থেকে সন্তানাদি লালন পালনের দায়িত্বও তার। কিন্তু একটা মেয়ে জন্ম গ্রহণ করলে বিয়ের আগ পর্যন্ত লালন পালনের দায়িত্ব বাবার, বিয়ের পর থেকে মেয়ের লালন পালনের দায়িত্ব স্বামীর। সুতরাং নিজের লালন পালনে তার কোনো খরচ নাই, স্বামীকে লালন পালনের দায়িত্ব নাই, নিজের গর্ভ থেকে যত সন্তান জন্ম হইল এদেরকেও লালন পালনের দায়িত্ব মেয়ের নয় স্বামীর। কাজেই বাবার সম্পত্তিতে ছেলে যে উত্তরাধিকার পাইল, নিজের বরণ পোষণে খরচ হইল, স্ত্রীর বরণ পোষণে খরচ হইল, সন্তানাদির বরণ পোষণে খরচ হইল, কত খাতে? তিন খাতে। কিন্তু বাবার সম্পত্তিতে মেয়ে যে উত্তরাধিকার পাইল, নিজের বরণ পোষণেও খরচ হইল না, স্বামীর বরণ পোষণেও খরচ হইল না, নিজের গর্ভজাত সন্তানদের বরণ পোষণেও খরচ হইল না, যা পাইল কিছুই খরচ হইল না। বুঝে থাকলে বলুন, ছেলে দ্বিগুণ পাইয়া তিন খাতে খরচ হইল, মেয়ে অর্ধেক পাইয়া কোন খাতে খরচ হইল না। সুতরাং ছেলে ডাবল পাইয়া বেশি পাইল না মেয়ে সিঙ্গেল পাইয়া বেশি পাইল? এই কথাটা যারা বুঝে না এরা ইসলামের জ্ঞানে কোরআনের জ্ঞানে শিক্ষিত না মূর্খ? মূর্খ হইয়া থাকলে বুঝার চেষ্টা করো, যদি মূর্খ না হইয়া থাকো, যদি বুঝো, বুঝে শুনে কোরআনের বিধানে হস্তক্ষেপ করো, তাহলে নিশ্চয়ই তুমি ইহুদে খ্রিস্টানের দ্বারা আমার ছেলে যে পরিমাণ উত্তরাধিকার পাবে, মেয়ে তার অর্ধেক পাবে। অযৌক্তিক না যুক্তি সঙ্গত, ছেলের তিন হাতে খরচ আছে, এই জন্য বাবার সম্পত্তিতে বাজেট আছে। মেয়ের কোনো খাতে খরচ নাই, কোনো বাজেট টাকার দরকার আছে? মেয়ের নামে কোনো বাজেট টাকারই দরকার ছিল, তারপরে আল্লাহ ছেলের অর্ধেক দিয়েছেন, সেটা খরচের বাজেট নয়, সেটা লাইফ ইন্স্যুরেন্স। ছেলেকে দিয়েছেন তিন খরচের বাজেট, মেয়ের যেহেতু কোনো খরচ হই নাই, তার বাজেটের কোনো প্রশ্নই আসে না, তাকে ইন্স্যুরেন্স দিয়েছেন। ছেলের নামে কোনো ইন্স্যুরেন্স নাই যেহেতু তার খরচ আছে, মেয়ের নামে কোনো বাজেট নাই যেহেতু তার খরচ নাই, মেয়েকে ইন্স্যুরেন্স দেওয়া হয়েছে। সুতরাং ছেলেকে বেশি দেওয়া হয়েছে না মেয়েকে বেশি দেওয়া হয়েছে? এই কথা যারা বুঝে না অথবা বুঝে শুনেই না বুঝার ভান করে, এরা হয়তো গণ্ড মূর্খ, আর না হয় ইহুদি খ্রিস্টানের দালাল। যদি গণ্ড মূর্খ হইয়া থাকো তাহলে আলেমদের পায়ে পড়ো, আলেমদেরকে উস্তাদ মানো, আলেমদের কাছে শিক্ষা গ্রহণ করো। আর যদি ইহুদি খ্রিস্টানের দালাল হয়ে থাকো তাহলে তোমাদের দুইটা ভবিষ্যৎবাণী আছে, একটা হলো ফেরাউনের পরিণতি স্মরণ করো, তোমার পরিণতি কি হবে চিন্তা করো। দুই নম্বর ভবিষ্যৎবাণী সূরায়ে নিসার বারো নম্বর আয়াতে আল্লাহ বলেন, এগুলি আল্লাহর নির্ধারিত সীমারেখা, ছেলে পাবে ডাবল, মেয়ে পাবে সিঙ্গেল। তেরো নম্বর আয়াতে বলেন, যারা আল্লাহর সীমারেখা লঙ্ঘন করবে, সূরায়ে নিসার তেরো নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইউদখিলহু নারান খালিদান ফিহা, তারা চিরস্থায়ী জাহান্নামী হবে। সুতরাং ছেলে মেয়ে সমান অধিকার বলে যারা আল্লাহর কোরআনের সূরায়ে নিসার এগারো নম্বর আয়াতের বিরুদ্ধে আইন করতে যাবে, প্রস্তাব করবে, এরা তেরো নম্বর আয়াত অনুসারে চিরস্থায়ী জাহান্নামী হবে। চিরস্থায়ী জাহান্নামী হবে ইমানদার থাকার কারণে না, কাফের হওয়ার কারণে। কাফের হওয়ার কারণে যারা বলে বাবার সম্পত্তিতে ছেলে যে পরিমাণ পাবে, মেয়ে সেই পরিমাণ পাবে, সূরায়ে নিসার তেরো নম্বর আয়াতের বিধান মতে এরা মুমিন না কাফের? এরা নিঃসন্দেহে কাফের। তাই এবার আসুন আমরা রোজার কথাটা বোঝার চেষ্টা করি। আল্লাহর রসুল যখন বললেন যে একটা রোজা যদি ইচ্ছা করে কেউ রাখে না তাহলে এটা তো কাজা করতেই হবে, আরো এদের কোনো কাপড়া নাই, আর একটা রোজা রাখার পরে যদি ভেঙে ফেলে এটা তো কাজা করতেই হবে, আরো দুই মাস রোজা রেখে কাপড়া দিতে হবে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রসুল, যে লোকটা রোজা রেখেছিল ও কারণে ভেঙে ফেলেছে, সে একাধারে দুই মাস রোজা রেখে তার কাপড়া দিবে, আর যেই লোকটা শুরু থেকে একটা দিনের রোজা রাখলই না, তার কোনো কাপড়া নাই, এটা কি কেমন বিবেক সম্মত কথা হইল? রাসুল জবাবে বলেন, যেই লোকটা রোজা রেখেছিল ও কারণে ভেঙে ফেলেছে, এই ভেঙে ফেলার কারণে তার যে পরিমাণ ক্ষতি হইল, একাধারে দুই মাস রোজা রাখলে সেই ক্ষতি পূরণ হবে, আর ক্ষতিপূরণকেই কোরআনের ব্যথায় কাফফারা বলা হয়। ক্ষতিপূরণকেই কোরআনের ব্যথায় কাফফারা বলা হয়। কিন্তু যেই লোকটা ইচ্ছা করে একদিন রোজা রাখল না, সে সারা জীবন বর রোজা রাখলেও সেই ক্ষতিপূরণ হবে না। সুতরাং সে কিসের কাফফারা দিবে? এই জন্য তার কোনো কাফফারা নাই। কথাটা বুঝতে পারলে আবার বলুন, একটা রোজা না রাখার মজা কত? একটা রোজা না রাখার মজা কত? চোদ্দ ঘন্টা, সাদা চোদ্দ ঘন্টার না সারা জীবনের? তাহলে গুনার মজা বড় না সাদা বড়? প্রত্যেকটা গুনার দুইটা ফলাফল আছে, একটা মজা আর একটা সাদা। গুনার মজা বড় না সাদা বড়? আরেকটা উদাহরণ দিচ্ছি, ফজরের নামাজের আজানের আওয়াজ মুসলমানের ঘুম ভাঙল, কিন্তু ঘুমের মজা ছাড়তে চায় না, এজন্য ঘুমের মজার রূপে বিছানা ত্যাগ করল না, নামাজে গেল না। আজানের পর থেকে সূর্য উদয় পর্যন্ত কত ঘন্টা ঘুমানির মজা ভোগ করল? এক ঘন্টা মর্যাদা পূজা সত্ত্বেও যে ব্যক্তি এত বিশাল সাদার তটকা করে না, সামান্য মজার রূপে গুণা করে, এই লোকের বিবেক সাদা না পোষা, পোষা জিনিস পাতনা না পা, এই জন্য মুহাসসিরিন কেরাম তাফসীরের কিতাবে লিখেছেন, যারা গুনার সাদার ভয় করে না, অল্প মজার রূপে গুণা করে, এদের আত্মা না পা, এদের আত্মা না পা। এতক্ষণের কথা বুঝে থাকুক, বুঝে থাকলে বলুন, মানুষের আত্মা নাপাক হয় কিসের দ্বারা? গুনার দ্বারা আত্মা নাপাক হয়। মানুষের আত্মা নাপাক হয় গুনার দ্বারা, মানুষের আত্মা নাপাক হয় গুনার দ্বারা। নামাজ না পড়া সব আপনা গুনা, যে পীরে নিজেই নামাজ পড়ে না, এই পীরের নিজের আত্মা পাক না নাপাক? তার কাছে যারা মুরিদ হবে তাদের আত্মা কি হবে? আরো না পাক। এবার বলুন, ভিন্ন নারীর সাথে বেপর্দা চলা, খোলামেলা চলা, গুণা কিনা গুণা না? যারা চলে তাদের আত্মা পাক না পাক? পীরে যদি মুরিদ নারীর সাথে খোলামেলা চলে, তাহলে পীরের নিজের আত্মা পাক না পাক? এই পীরের কাছে যারা মুড়ি ধরে মুড়ি দানের রাস্তা কি হবে? এবার বলুন, গান বাজনা করা, গান বাজনা শোনা, ওনার কাজ না সোহাবের কাজ? ওনার কাজ। যেই পীরে গান বাজনা করে অথবা গান বাজনা শুনে, তার নিজের রাস্তা পাতনা না পাক? তার কাছে যারা মুড়ি ধরে তাদের রাস্তা কি হবে? সুতরাং যে পীরের নিজের রাস্তাই না পাক, সে যদি পীর হওয়ার দাবি করে, এমন পীরের নামই ভণ্ডপী, এমন পীরের নামই ভণ্ডপী। ভণ্ড কাকে বলে? যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম ভণ্ডপী। যার মধ্যে যেই যোগ্যতা নাই সেই যোগ্যতার দাবি করার নাম ভণ্ডপী। যে দাবি করে তার নাম বন্ড, তার নাম বন্ড। আমার প্রথম দিককার কথা মনে থাকতে বলুন, হকানি আলেম হয় কত গুণের দ্বারা, কামিল পীর হয় কত গুণের দ্বারা? যেই পীরে কোরআনের সহি তিলাওয়াত শুনাইতে জানে না, যেই পীর অপরকে কোরআন শিখাই দিয়ে দূরের কথা, নিজেই কোরআন শিখে নাই। যেই পীর অপরকে হাদিস শিক্ষা দিবে দূরের কথা, নিজেই হাদিস শিক্ষা গ্রহণ করেনি। যে পীর অপরের আত্মা পবিত্র করে দিবে দূরের কথা, নিজের আত্মাই না পা, সে যদি পীর হওয়ার দাবি করে সেটা কামিল পীর না বন্ধপী? সেটা বন্ধপী। এই সমস্ত বন্ধপীরদের হাতে যারা মুরিদ হবে তারা পাবে কি, এটা বোঝার জন্য একটা উদাহরণ দিচ্ছি, শুনুন। আপনার গায়ের জামায় যদি গোবর লাগে, গোবর গোবর লাগা জামা পাক রইল না নাপাক হইল? এটা পাকা অবস্থায় পাক হবে না ধুইয়া পরিষ্কার করলে পাক হবে? কিন্তু ধুইতে গিয়া যদি বড়দের পেশাব দিয়া ধুইয়া ফেলে, কি দিয়া ধুইল গোবর? বড়দের পেশাব দিয়ে পাক হইল জামা? না, এই নাপাকের চেয়ে আগের নাপাক ভালো ছিল। যতদিন পর্যন্ত পীরের মুড়ি ছিল না ততদিন পর্যন্ত তার আত্মার অপবিত্রতা গোবরের মতো ছিল, দেখা যাইত, গোবরের মতো ছিল, দেখা যাইত। যখন থেকে পীরের মুরিদ হইল তখন এই এই পীরের আত্মা হইল বড়দের পেশাবের মতো নাপাক, এই পীরের আত্মা বড়দের পেশাবের মতো নাপাক। সে এই নাপাক আত্মাওয়ালা পীর এর কাছে মুরিদ হওয়ার কারণে এখন মুরিদের পাপ এখন দেখাও যায় না। এখন বড়দের পেশাব দিয়া গোবর সারাইলে যে অবস্থা, নাপাক আত্মাওয়ালা ভণ্ড পীরের কাছে মুড়ি ধরলে মুড়িদানের আত্মার একই অবস্থা। এই সমস্ত ভণ্ড পীরেরা বাংলাদেশে কামিল পীরের সংখ্যা বেশি না ভণ্ড পীরের সংখ্যা বেশি? ভণ্ড পীরের সংখ্যা বেশি। ভণ্ড পীর আর কামিল পীরের পরিচয় হাকিমুল উম্মত হযরত আল্লামা আশরাফ আলী থানভী রহমতুল্লাহি আলাইহি তার যুগের উপযোগী করে বলেছেন, যে পীরের কাছে বেনমাদি মুড়ি ধরলে নামাজি হয়ে যায়, সে পীর ধরলে পর্দাওয়ালা হয়ে যায়, যে পীরের কাছে সুদকুর মুড়ি ধরলে সুদ খাওয়া ছেড়ে দেয়, যে পীরের কাছে কুসকুর মুড়ি ধরলে কুস খাওয়া ছেড়ে দেয়, মদকুর মুড়ি ধরলে মদ খাওয়া ছেড়ে দেয়, গাঞ্জাকুর মুড়ি ধরলে গাঞ্জা খাওয়া ছেড়ে দেয়, তার আত্মা পবিত্র হইল পীরের পবিত্র আত্মার ভরসে, ওই পীর কামেল পীর। যে পীরের কাছে বেনমাদি মুড়ি ধরলে বেনমাদি থাকে, এর মানে হইল পীরের আত্মা না পাক, এই জন্য মুড়িদের আত্মা পাক হতে পারে না। যে পীরের কাছে বেরুদাদার মুড়ি ধরলে বেরুদাদারই থাকে, এর মানে হইল পীরের আত্মা না পাক, এ কারণে মুড়িদের আত্মা পাক হতে পারে না। যে পীরের কাছে সুদকুর মুড়ি ধরলে সুদকুরই থাকে, যে পীরের কাছে কুসকুর মুড়ি ধরলে কুসকুরই থাকে, প্রমাণ হইল পীরের আত্মা না পাক, এজন্য মুড়িদারের আত্মা পাক হতে পারে না, এমন পীর ভণ্ডামি। আর যার কাছে মুড়ি ধরলে মুড়িদানের আত্মা পবিত্র হয় তিনি কামেল পীর। পীরের আত্মা অপবিত্র থাকলে মুড়িদানের আত্মা পবিত্র হবে? হবে না। পীরের আত্মা পবিত্র হয় কত গুণ অর্জনের মাধ্যমে? কোরআনের সহি তিলাওয়াত শুনাবে, কোরআন শিক্ষা দিবে, হাদিস শিক্ষা দিবে, নিজের আত্মা পবিত্র করে অপরের আত্মা পবিত্র করে দেবে। এখন পীর নিজেই যদি গুনায় লিপ্ত থাকে, পীর নিজেই যদি নামাজ পড়ে না, পীর নিজেই যদি মানুষের সেজদা লয়, আপনারা কি জানেন নামাজ না করা সওয়াবের খাজনা গুনার কাজ? যে পীরে নামাজ করে না, এই পীর কামিল না বন্ধ। যে পীরে সেজদা আল্লাহকে সেজদা করা শিক্ষা দিবে, দূরের কথা, নিজেই সেজদা গ্রহণ করে, এই পীর কামিল না বন্ধ। বন্ধ দুহাই দেয় কিসের? মারি মতে। বন্ধ পীরেরা কিসের দুহাই দেয়? মারি মতে। মারিভত এটা কোরআনের ভাষা, আরবি শব্দ, এর এর বাংলা অর্থ হল পরিচয়। বাংলা অর্থ কি? পরিচয়। কার পরিচয়কে পরিভাষাগতভাবে মারিভত বলা হয়? আল্লাহর পরিচয়। আল্লাহর পরিচয় যে লাভ করে সে গুনার কাজ করার সাহস পায় না। আল্লাহর পরিচয় যার হাসিল হয় সে আল্লাহর এবাদত বন্দেগি ছাড়তে সাহস করে না। সুতরাং যারা আল্লাহর বন্দেগিতে লিপ্ত, যারা গুনাহ ছেড়ে দিয়েছে, তাদের মারিফত হাসিল হয়েছে, তাদের গুনাহ করার সাহস আছে। যারা বন্দেগির অভ্যাস করতে পারে না, তারা আল্লাহর গুলাম নয়, তারা নফসের গুলাম এবং শয়তানের গুলাম। নফসের গুলাম শয়তানের গুলামের কাছে কোনদিন আল্লাহর মারিফত থাকতে পারে না। যেহেতু বন্ধপীরেরা মারিফতের দোহাই দিয়া এই বন্দামি খেলাটা বাংলার জমিনে খেলতেছে, এই জন্য মারিফত শব্দটা নিয়ে আমাদের কিছু আলোচনা হওয়া দরকার এবং জিনিসটা ভালো রকম বোঝা দরকার। আমাদের যুগের কামেল পীরার বন্ধপীর চিনার একটা সহজ আলামত ছিল, কামেল পীরেরা মুড়িদ করে, মুড়িদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। আল্লাহ, আল্লাহ চিনার না মারিফত। আল্লাহ চিনলে আল্লাহর এবাদত থাকতে পারে না, আল্লাহ চিনলে গুনার কাজের সাহস করতে পারে না। তাতেই কামেল পীরে মুড়িদ করে, মুড়িদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। আর বন্ধ পীরে মুড়িদ করে, মুড়িদানের ধন সম্পদ চিনাইয়া নেওয়ার জন্য। চিনাইয়া দেওয়া আর চিনাইয়া নেওয়া এই ব্যক্ত কামেল ফিরে আর বন্ধ ফিরে। কামেল পীর মুড়িদ করে, মুড়িদানকে আল্লাহ চিনাইয়া দেওয়ার জন্য। আর বন্ধ পীরে মুড়িদ করে, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে মুড়িদানের ধন সম্পদ চিনাইয়া দেওয়ার জন্য। এই সমস্ত অনুষ্ঠানের মধ্যে সবচেয়ে জঘন্যতম অনুষ্ঠান হইল মহাপবিত্র উরুস মুবারক। আমি আপনাদের জিজ্ঞেস করি, ছোট্ট শিশির মধ্যে পশা না পাক পানি ঢুকাইয়া মুখটা বন্ধ করে যদি লেবেল লাগাই দেয় মহাপবিত্র সুগন্ধি আতর, মহাপবিত্র সুগন্ধি আতর, সেই শিশির মুখ খুলে নাকে ঢেলে দিলে সুগন্ধি পাওয়া যাবে, মহাপবিত্র হবে। কেন? মহা আর পবিত্র এইগুলি শব্দের দ্বারা হয় না, জিনিসের দ্বারা হয়। পুরুষে কি কি জিনিস আছে? পুরুষে গান বাজনা আছে কিনা? পাতনা না পাত? পুরুষে মেয়ের পুরুষ লোক ব্যবস্থা চলা আছে কিনা? পাতনা না পাত? পুরুষে গান বাজনা আছে কিনা? পাতনা না পাত? পুরুষের কবর সুদা আছে কিনা, মাদারকে সেজদা দেওয়া আছে কিনা, পাক না না পাক, এই সমস্ত নাপাক জিনিসকে পবিত্র নাম দেওয়া কুফুরি, নাপাক জিনিসকে পবিত্র নাম দেওয়া কুফুরি। এইভাবে উনিশ সালে ইয়া কুফুরি কুফুরি পদ্ধতিতে মহাপবিত্র উপাধি দিয়া বন্ধমুড়ি বন্ধপীরের দল মূর্খ মুড়িদানকে একত্র করে তাদের পকেটের পয়সা উদার করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। তাই বাংলাদেশের কামিল পীরার বন্ধপীর চিনার পার্থক্য হইল, কামিল পীর মুড়িদ করে মুড়িদানকে আল্লাহ ছিনাইয়া দেওয়ার জন্য, আর বন্ধপীর মুড়িদ করে মুড়িদানের দল সম্পদ ছিনাইয়া নেওয়ার জন্য। ছিনাইয়া নেওয়ার সবচেয়ে বড় ফাঁদ সিনাইয়া নেওয়ার সবচেয়ে বড় ফাঁদ তথাকথিত মহাপবিত্র পুরুষ মুবারক। পুরুষ মুবারকে গান্দান না হয় কিনা, হালাল না হারাম, হারাম জিনিসকে পবিত্র বলা কুকুরি, মুবারক বলা কুকুরি। পুরুষগুলির মধ্যে মেয়েলুক পুরুষ লোক ব্যবহার চলে কিনা, গাইউল্লাহ নামে মান্য হয় কিনা, গাইরুল্লাহকে সেজদা করা হয় কিনা, এগুলির পবিত্র নাম দেওয়া কুফুরি, মুবারক নাম দেওয়া কুফুরি। না আপনারা কি মনে করেন, গাইরুল্লাহকে সেজদা দেওয়া কুফুরি নয়? গাইরুল্লাহ কি? আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছুকে গাইরুল্লাহ বলে। আল্লাহ ছাড়া অন্য কিছুকে সেজদা দেওয়া হালাল না হারাম? হারাম। বন্ধবীরের দলে মুড়িদানের সেজদা লয় কিনা? ফির আল্লাহ না গাইরুল্লাহ? গাইরুল্লাহকে সেজদা করা এবং গাইরুল্লাহর পক্ষ থেকে সেজদা লওয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হালাল না হারাম? যারা সেজদা করে তারাও হারাম করে, যারা সেজদা লয় তারাও হারাম লয়। আবার দলিল নেই কি দিয়া জানেন? ফিরিস্তারা আদম আলাইহিস সালামকে সেজদা করেছিলেন, যে মৌলবি বলেছে গাইরুল্লাহকে সেজদা করা হারাম, সেই মৌলবীকে জিজ্ঞাসা করো কুরআনে আছে কিনা, ফেরেশতারা আদমকে সেজদা করেছিলেন, সেইটা যদি হালাল হয়ে থাকে তাহলে আমাদের পীরকে সেজদা করা হারাম হবে কেন? কেমন চমৎকার করি আমি জিজ্ঞেস করি, আপনাদের জানা মতে আদম আলাইহিস সালামের ঔরজাত মেয়েদেরকে কার ছেলেদের কাছে নিয়ে দিয়েছিলেন? নিজের ছেলেদের কাছে। আদমের ঘরে প্রতি বছর দুটি করে জমজ সন্তান জন্ম হইত, একটা ছেলে একটা মেয়ে। আগের বছর একটা ছেলে একটা মেয়ে একসাথে জন্ম হইত, পরের বছর আবার একটা ছেলে একটা মেয়ে জন্ম হইত। আল্লাহর বিধান ছিল আগের বছরের ছেলের কাছে পরের বছরের মেয়ে দিয়ে দাও, পরের বছরের ছেলের কাছে আগের বছরের মেয়ে দিয়ে দাও। এইভাবে আদম আলাইহিস সালাম নিজের ছেলেদের কাছেই নিজের মেয়েদের কাছে দিয়ে দিতেন। আদম আলাইহিস সালামের জন্য হারাম ছিল না হালাল ছিল? মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মতের জন্য হালাল রয়েছে না হারাম হয়ে গেছে? ঠিক তেমনি ভাবে আদম আলাইহিস সালামের শরীয়তে গাইরুল্লাহকে সম্মান করার জন্য সেজদা করা হালাল ছিল, মুহাম্মদুর রাসূলুল্লাহর শরীয়তে হারাম হয়ে গেছে। সুতরাং মুহাম্মদুর রাসূলুল্লাহর উম্মত হয়ে কোনো ব্যক্তি যদি নিজের মেয়েকে নিজের ছেলের কাছে দিয়া দিয়া বলে আদমে দিলে যদি হালাল হয় আমি দিলে হারাম হবে কেন, এটা দলিল না শয়তানি? ঠিক তেমনি ভাবে মুহাম্মদুর রাসূলুল্লাহর কোন উম্মত যদি গাইরুল্লাহকে সেজদা দিয়া বলে আদমকে ফিরিস্তারা সেজদা দিলে যদি হালাল হয় আমি আমার পীরকে সেজদা দিলে হারাম হবে কেন, এটা দলিল না শয়তানি? Yeah. পাওয়ার যে সুদা পথ সিরাতে মুস্তাকিম, এটার চারটা অংশ আছে। কতটা অংশ? চারটা অংশ। প্রথম অংশটার নাম শরীয়ত, দ্বিতীয় অংশটার নাম তরিকত, তৃতীয় অংশটার নাম হাকিকত, চতুর্থ অংশটার নাম মারিফত। শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত। বলেন আল্লাহ পাওয়ার পথের নাম কি? সিরাতে মুস্তাকিম। অংশ কটা? প্রথম অংশের নাম, দ্বিতীয় অংশের নাম, তৃতীয় অংশের নাম, চতুর্থ অংশের নাম। এই শরীয়ত, তরিকত, হাকিকত, মারিফত, এই চারটা নামের প্রত্যেকটা নামে পাঁচটা করে অঙ্ক রাখো। শরীয়ত বানানেও পাঁচক্কর, তরিকত বানানেও পাঁচক্কর, হাকিকত বানানেও পাঁচক্কর, মারিফত বানানেও আমি গুনে দেখাই আপনারা বুঝবেন। শরীয়ত বানানে পাঁচক্কর হল সিন, রা, ইয়া, আইন, পা। তরিকত বানানের পাঁচক্কর হল তোয়া, রা, ইয়া, কাফ, পা। হাকিকত বানানের পাঁচক্কর হল হা, কাফ, ইয়া, কাফ, পা। মারিফত বানানের পাঁচক্কর হল মিম, আইন, রা, পা, তা। বলুন শরীয়ত বানানে অক্ষর কটা? তরিকত বানানে অক্ষর কটা? হাকিকত বানানে অক্ষর কটা? মারিফত বানানে অক্ষর কটা? কেন প্রত্যেকটা এই সিরাতে মুস্তাকিমের প্রত্যেকটা অংশের নাম পাঁচক্কর বলা শব্দ দিয়ে রাখা হইল কেন? তার দুইটা ভেদ আছে, দুইটা ভেদ আছে, দুইটা রহস্য আছে। প্রথম নম্বর রহস্য হল ইসলামের ভিত্তি পাঁচটা, ইসলামের ভিত্তি পাঁচটা। কলেমা বিশ্বাস করা, নামাজ কায়েম করা, রমজানে রোজা রাখা, ধনী হইলে জাকাত দেওয়া, সামর্থ্যবান হলে হজ করা। এই পাঁচটা ভিত্তি যদি তুমি মানো তাহলে তোমার শরীয়ত আছে, এই জন্য শরীয়তে পাঁচক্কর। ইসলামের পাঁচ ভিত্তি যদি তুমি মানো তাহলে তোমার জন্য তরিকত আছে, এই জন্য তরিকত বানানে পাঁচক্কর। ইসলামের পাঁচ ভিত্তি যদি তুমি মানো তাহলে তোমার জন্য হকিকতের দরজা খোলা আছে, এই জন্য হকিকত বানানে পাঁচক্কর। ইসলাম ধর্মের পাঁচ ভিত্তি যদি তুমি মানো তাহলে তোমার জন্য মারিফতের দরজা খোলা আছে, এই জন্য মারিফত বানানে পাঁচক্কর। এবার বলুন বাংলাদেশে এমন পণ্ডপীর আছে কিনা, অতীতে ছিল কিনা, মুড়িদারের কাছ থেকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা আমদানি করার পরও হজে না গিয়ে মারা গেছে? তার ইসলামের ভিত্তি কটা? কোথায় গেল হজ? ইসলামের ভিত্তি নাই, তোমার শরীয়ত নাই। ইসলামের ভিত্তি নাই, তোমার তরিকত নাই। ইসলামের ভিত্তি নাই, তোমার হাকিকত নাই। ইসলামের ভিত্তি নাই, তোমার মারিফত নাই। সুতরাং ইসলামের পঞ্চবৃত্তি যাদের মধ্যে নাই তারা পীর দাবি করলে পীর হয় না, ভণ্ড হয়। এই সমস্ত কোটিপতি পীরেরা ভণ্ড। দুই নম্বর রহস্য হল ইসলামের পঞ্চবৃত্তির প্রথমটা কি? ইমান, কলেমা বিশ্বাস করা। দুই নম্বরটা কি? দৈনিক কত বেলা ভরণ? পাঁচ বেলা ভরণ। তাই তোমার দৈনিক পাঁচ বেলার নমাজ যদি ঠিক থাকে তাইলে তোমার শরীয়ত ঠিক আছে, এই জন্য শরীয়ত বানানে পাঁচক্কর। দৈনিক পাঁচ বেলার নমাজ যদি ঠিক থাকে তাইলে তোমার তরিকত ঠিক আছে, এই জন্য তরিকত বানানে পাঁচক্কর। দৈনিক পাঁচ বেলার নমাজ যদি তোমার ঠিক থাকে তাইলে তোমার জন্য হকিকত আছে, এই জন্য হকিকত বানানে পাঁচক্কর। দৈনিক পাঁচ বেলার নমাজ যদি ঠিক থাকে তাইলে তোমার জন্য মারিফত আছে, এই জন্য মারিফত বানানে পাঁচক্কর। এবার বলুন যে পীরে দৈনিক পাঁচ বেলা নামাজ পড়ে না, এই পীরের শরীয়ত আছে না? তরিকত আছে না? হাকিকত আছে না? মারিফত আছে? পীর কামিল না বন্ধ? পীর বন্ধ। বুঝে থাকতে বলুন, আল্লাহর মারিফত নামাজের বাইরে না নামাজের ভিতরে? আল্লাহর আল্লাহর মারিফত পাঁচ বেলার নামাজের ভিতরে। আমি আপনাদেরই জিজ্ঞেস করি, কারো মারিফত বা পরিচয় অসাক্ষাতে ভালো হয় না সাক্ষাতে ভালো হয়? অসাক্ষাতে পরিচয় ভালো হয় না সাক্ষাতে পরিচয় ভালো হয়? দেখুন তো আল্লাহর সাথে বন্দার সাক্ষাৎ হয় কোথায়? কিভাবে? মুফাসসিরিনে কেরাম লিখেছেন, বান্দা যখন নামাজে দাঁড়াইয়া তিনি। আল্লাহ তখন বলেন আনা মালিকু ইয়াউমিদ্দিন, তুমি জিনিয়ার তিনি বলবে না, আমি হাসরের দিনের মালিক, আমার নাম ইব্রাহিম, আমার নাম রহমান, আমি রব্বুল আলামিন, আমি তোমার আল্লাহ, যা বলো সরাসরি আমাকে বলো। বিষয়টা বোঝার জন্য গ্রামারের একটা সূত্র আগে বুঝে দিলে খুব মজা হবে বিষয়টা বুঝতে। আরবি গ্রামার মতেও আছে তিন প্রকার, দেখে কি বলে বাংলা গ্রামার মতে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ বলা হয়। ইংলিশ গ্রামারে বলা হয় নাম্বার নাম্বার, বাংলা ব্যাকরণ মতে বলে বচন বচন। আর ইংলিশ গ্রামার মতে নাম্বার তিন নাম্বার না, পার্সন পার্সন। ইংলিশ গ্রামার মতে বলে পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। বাংলাতে বলে উত্তম পুরুষ, মধ্যম পুরুষ, নাম পুরুষ। আরবিতে বলে মুতাকাল্লেম, মুখাতব, গায়ে যে কথা বলে তার ইংলিশ গ্রামারে বলে ফার্স্ট পার্সন, যার সাথে কথা বলে তাকে ইংলিশ গ্রামারে বলে সেকেন্ড পার্সন, যাকে অনুপস্থিত রেখে তার সম্বন্ধে কথা বলে তাকে ইংলিশ গ্রামারে বলে থার্ড পার্সন। বুঝে থাকতে বলুন, আমি কোন পার্সন, তুমি, তিনি থার্ড পার্সন। এবার শুনুন, বন্দা যখন নামাজের বলে আলহামদু, সমস্ত প্রশংসা আল্লাহ জিজ্ঞেস করেন লিমান ইলহামদু, কার জন্য? বন্দা বলে লিল্লাহি, তিনি আল্লাহ, তার জন্য, তার জন্য কোন পার্সন, থার্ড পার্সন। এই জন্য আল্লাহ জিজ্ঞেস করেন তোর আল্লাহকে, বলে রব্বুল আলামিন, যিনি তিনি। এবার বলুন তিনি কোন পার্সন, থার্ড পার্সন। তাই আল্লাহ আবার জিজ্ঞেস করেন তোর রব্বুল আলামিনকে, বলে রহমান, যিনি তিনি। এবার কোন পার্সন, তাই আল্লাহ আবার জিজ্ঞেস করেন তোর রহমানকে, বলে রহিম, যিনি তিনি। আবার বলে থার্ড পার্সন, আল্লাহ জিজ্ঞেস করেন রহিমকে, বলে হাসরের দিনের মালিক, যিনি, তিনি কোন পার্সন। তখন আল্লাহ বলেন আনা মালিকু ইয়াউমিদ্দিন, এই বন্দা তুই আর আমি ফার্স্ট পার্সন আর সেকেন্ড পার্সন, এখানে কোন থার্ড পার্সন নাই, তুই তিনি বলবে না, যা বলবে সরাসরি আমাকে বলবে। তখন বন্দা বলে ইয়াকে না বুঝো, তোমার জন্যই ইবাদত করি, ইয়াকে না চাই, তোমার কাছেই সাহায্য চাই। তখন আল্লাহ জিজ্ঞেস করেন কি সাহায্য চাও, বল। বলে ইহদিনা, আমাদেরকে পথ দেখাও। আল্লাহ জিজ্ঞেস করেন কোন পথ, বলে সিরাতে মুস্তাকিম। আল্লাহ আমাদের জন্য ব্যাপারটা চলা হারাম নয়, শরীয়তে গান বাজনা হারাম, আমরা মারিফত পন্থী। না পড়া হারাম, আমরা মারি মতপন্থী, আমাদের জন্য নামাজ না পড়া হারাম নয়। এভাবে বলে। আমি জিজ্ঞেস করি, যেই জিনিস শরীয়তে হারাম ছিল মারিমত ফাতিল হইলে যদি সেই জিনিস হালাল হইয়া যায়, আপনাদেরকে জিজ্ঞাসা করি, গরুর লেদা আর টেনা খাওয়া শরীয়তে হালাল না হারাম? লেদা টেনা দুধের হালাল না হারাম? তুমি যদি মারিমত ফাতিল হইয়া থাকো তাহলে গোবর খাও না কেন, টেনা খাও না কেন, তোমার জন্য তো হালাল। ভালো রকম স্মরণ রাখবেন, শরীয়তে যা হারাম তরিকতেও তা হারাম, হাকিকতেও তা হারাম, মারিফতেও তা হারাম। শরীয়তে যা হালাল তরিকতেও তা হালাল, হাকিকতেও তা হালাল, মারিফতেও তা হালাল। কোন কোন বন্ধপীরের মাথায় থাকে দটা, কি থাকে? কোন কোন বন্ধপীরের দাড়িতে থাকে দটা, কোন কোন বন্ধপীরের চুলে থাকে দটা, কোন কোন বন্ধপীরের গায়ে থাকে সিঞ্জির অথবা ঘুঙ্গুর, কোন কোন বট্টপীরের গায়ে থাকে সালার কাট অথবা খালু কাপড়। এইগুলি আল্লাহর পথ মুহাম্মদুর রাসূলুল্লাহ শিক্ষা দিয়েছেন, না জাহান্নামে যাওয়ার পথ শয়তান শিক্ষা দিয়েছে? দিনজির দিনজির জান্নাতীদের পোশাক নয় জাহান্নামীদের পোশাক, দিনজির জান্নাতীর পোশাক না জাহান্নামীদের পোশাক, জাহান্নামীদের পোশাক। মাথায় চটা হলে পরজ গোসল আদায় হয় না? পরজ গোসল আদায় না হইলে নামাজ হয় না? সারা জীবন মন না পাক, সারা জীবন মন না পাক, এ আপাদ মস্তক না পাক, এর কাছে মুরিদানের রাস্তা পাক পবিত্র হবে কিভাবে? এজন্য আমাদের শরীয়ত শব্দের অর্থ, তরিকত শব্দের অর্থ, হাকিকত শব্দের অর্থ, মারিফত শব্দের অর্থ বোঝা দরকার। শরীয়ত শব্দের অর্থ আল্লাহ পাওয়ার পথের পথচলার বিধান, শরীয়তের হালাল আর হারাম। যারা বলে শরীয়তে যা হারাম ছিল মারিফতে তা হালাল হয়ে যায়, তাদেরকে বলবো কুকুর খাওয়া শরীয়তে হালাল হারাম ছিল, তোমরা কুকুর খাও। সম্ভব না হারাম? কুকুর খাওয়া শরীয়তে যেমন হারাম, মারিফতেও হারাম। তরিকত শব্দের অর্থ চলন তপ, হালাল হারামের বিধান যারা মানতে থাকে তাদের আল্লাহ পাওয়ার পথ চালু হতে থাকে। এই অবস্থাটার নাম তরিকত। আর হকিকত শব্দের অর্থ বাস্তব উপলব্ধি, হালাল হারামের বিধান মেনে যারা আল্লাহ পাওয়ার পথে চলতে থাকে এরা আল্লাহর নৈকুচ্য লাভ করতে থাকে, এটা অন্তরের দ্বারা উপলব্ধি করতে পারে। এই অবস্থাটার নাম হাকিকত, এই অবস্থাটার নাম হাকিকত। হাকিমুল উম্মত হযরত আল্লামা আবদুল আলী তানভী রহমাতুল্লাহ আলাইহিকে জিজ্ঞাসা করা হয়েছিল, আমি আল্লাহর নৈকুচ্য লাভ করলে আমি টের পাব কিনা, আমি উপলব্ধি করতে পারবো কিনা? তানভী রহমাতুল্লাহ আলাইহি জবাবে বলেন, যে লোকটা নামালক সাবালক হয়নি তাকে যেমন বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না, সাবালক কাকে বলে? যেদিন সাবালক হবে নিজে নিজেই টের পাবে, টিকতেননি পাবে। যাদের হাকিকত হাসিল হয়নি, যারা আল্লাহর নৈকুচ্য লাভ করতে পারেনি, এদেরকে বক্তৃতা দিয়ে বোঝানো যাবে না। হাকিকত কাকে বলে? না, শরীয়তের নিজের মনটাকে যদি শরীয়তের অধীন করতে পারো, নিজের মনকে যদি শরীয়তের গুলাম বানাতে পারো, শরীয়ত তরিকত হকিকত মারিফত হাসিল করতে পারবে। মুহাম্মদী শরীয়তের অধীন যদি তোমার মনকে করতে পারো না, তুমি শরীয়ত পাবে না, তরিকত পাবে না, হকিকত পাবে না, মারিফত পাবে না। যারা সদা সর্বদা মনের টানে টানে গুনাহ করতে থাকে, তওবা করে না, এদের মনকে কুরআনের ভাষায় বলে নফসে আম্মারা, নফসে আম্মারা, এরা আল্লাহর গুলাম নয়, এরা নফসের এবং শয়তানের গুলাম। যারা কামিল পীরের পরশে এই গুলামি ছেড়ে দিয়েছে, তওবা করেছে, নিজের গুনাহর জন্য অনুতাপ করেছে, তাদেরকে কুরআনের ভাষায় তাদের আত্মাকে বলে নফসে লওয়ামা। এক সময় তাদের অন্তর যখন গুনাহ বর্জন করে চলার উপর দৃঢ় হয়ে যায়, মজবুত হয়ে যায়, তখন কুরআনের ভাষায় তাদের আত্মাকে বলে নফসে মুতমাইন্না, নফসে মুতমাইন্না। এই পবিত্র আত্মাওয়ালাদেরকে কুরআনের ভাষায় নফসে মুতমাইন্না বলা হয়েছে। বুঝে থাকতে বলুন, যেই পীর কোন না কোন গুনায় লিপ্ত, এই পীরের অন্তর নফসে মুতমাইন্না, না নফসে লওয়ামা, না নফসে আম্মারা। নফসে আম্মারা কোনদিন স্থির হতে পারে না, দাবি করলে বন্ধ হবে। নফসে আম্মারাওয়ালা কোনদিন হক্কানি আলেম হতে পারে না, দাবি করলে বন্ধ হতে পারে। তাই আল্লাহ আপনাদের আমাদের সবাইকে সকল প্রকার বন্ধ পীরের দুকাবাদির থেকে নিজের আত্মাকে পবিত্র করার জন্য কামিল পীরের পরশে যাওয়ার সৌভাগ্য দান করুন। সবাই বলুন আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। الحمد لله الذي هدانا لهذا ما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار يا الله بشار صم لك خبر ذكر يا الله كان تمر পবিত্র كلام থেকে রবি হাদিস থেকে যা কিছু আলোচনা করা হলো আমাদেরকে সঠিকভাবে বুঝার এবং সেই অনুপাতে জীবন করার তৌফিক দান করো। তাদেরকে তুমি রক্ষা করো ইয়া আল্লাহ। ইয়া আল্লাহ আমাদের